আমি দেওয়ানবাগির ক্যাসেটে শুনেছি, সে বলেছে যিনি আল্লাহ তিনিই রসুল, এবং আল্লাহ ও রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই। সে আরো বলেছে যে বিশ্বাস করবে একথা, যে অবিশ্বাস করবে সে কাফের। আল্লাহ এবং রসুলে রসুল এক, অভিন্ন, যিনি আল্লাহ তিনিই রসুল, এই কথাটা যে অবিশ্বাস করবে সে কাফের। এই কথাটা যে অবিশ্বাস করবে সে কাফের, না যে বিশ্বাস করবে সে কাফের। এই কথাটা কোন আলেমকে জিজ্ঞাসা করতে হয়? আপনাদের নিজেদের ইমানকে জিজ্ঞাসা করতে পারেন না? যিনি আল্লাহ তিনি রসুল, এই কথা যারা বলে এরা কাফের, না যারা অবিশ্বাস করে তারা কাফের? এটা আলেমদেরকে জিজ্ঞাসা করে জানতে হয়, নিজের ইমানকে জিজ্ঞাসা করলে জানা যায় না। এটা কঠিন কথা নয়, যে সহজ কথা, নিজের ইমানকে জিজ্ঞাসা করলেই জানা যায়। কিন্তু আমি দেওয়ানবাগের ভণ্ড সম্পর্কে একটা কঠিন কথা জানি, যেটা আলেমদেরকে জিজ্ঞাসা না করলে আপনারা বুঝবেন না। সেটা হল দেওয়ানবাগের ভণ্ড তার নিজের জীবনী নিজের হাতে লিখেছে, সেই জীবনীতে সে লিখেছে আমি স্বপ্নে দেখি সুন্দর বাগানে ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করতে করতে এক প্রান্তে গিয়া দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরা লাশ পড়ে আছে আবর্জনা স্তূপের উপর। এটা হলো আপনাদের বোঝার ব্যাপার, যে এইটা এই স্বপ্ন কোন মুমিনে দেখতে পারে না কাফিরে দেখতে পারে, এটা এটা নিয়ে আপনারা বুঝবেন না, এটা আলেমকে জিজ্ঞেস করতে হবে। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবিরুর ইয়া নামক কিতাবে লিখেছেন, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি হল রসুলকে যেই রকম দেখবে নিজের ইমান আমল সেই রকম বুঝতে হবে। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে সুন্দর, বুঝতে হবে নিজের আমল সুন্দর। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে বিশ্রী, বুঝতে হবে নিজের আমল বিশ্রী। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে জিন্দা, বুঝতে হবে তার ইমান জিন্দা। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে মরা লাশ, বুঝতে হবে সে স্তুভি সম্রাট। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে মরা লাশ, বুঝতে হবে সে সুফি সম্রাট, না তার ইমান শেষ। এইটা আপনারা নিজেরা বুঝবেন না, আলেমকে জিজ্ঞাসা না করে। যিনি আল্লাহ তিনি রসুল, যেই শয়তানে কয় এই শয়তান মুসলমান রয়েছে না কাফের হইয়া গেছে, আলেমকে জিজ্ঞাসা করবেন না, নিজেদের ইমানকে জিজ্ঞাসা করবেন। এরপরে লেখে রসুলের মরা লাশ দেখে আমার বড় দয়া মায়া হইল, আমি গিয়া লাশের হাতে ধরলাম, আর আমি ধরার কারণে লাশ জিন্দা হইল। কেতনা বড় দাজ্জাল হইলে এমন স্বপ্ন দেখতে পারে? আপনারা বলুন, দেওয়ানবাগের বন্ডের হাতের সুয়া পাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দা হইছেন, না মুহাম্মাদুর রাসূলুল্লাহর রুহানি পরশ পাইয়া সমস্ত জগৎ জিন্দা হইছে? আরেক দল দালাল আছে, এরাও খ্রিস্টানের দালাল, এরাও নামদারি মুসলমান। একদল খ্রিস্টানের দালালি করে ইসলামী আন্দোলনের নামে, আরেক দল খ্রিস্টানের দালালি করে আশিকে রসুল সেজে। এক আশিকে রসুলের নাম আব্দুস স্বামী রামপুরি, আব্দুস স্বামী রামপুরি বই লিখেছে আনোয়ারে সাতেয়া, আনোয়ারে সাতেয়া বই লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পর, যখন ইসলাম সারা বিশ্বে সম্প্রসারিত হইল, খ্রিস্টানদের দেশের সীমান্তবর্তী দেশেও মুসলমান হইল, তখন খ্রিস্টানদের দেশের পার্শ্ববর্তী দেশের মুসলমানেরা দেখল খ্রিস্টানেরা তাদের নবীর জন্মদিবসে ঈদ উদযাপন করে। অথচ মুহাম্মাদুর রসুলুল্লাহর যুগ থেকে পরবর্তী 700 বছর পর্যন্ত মুসলমানেরা তাদের নবীর জন্মদিবসে কোন ঈদ উদযাপন করে নাই। এখানে তাদের মনে হইল যে ইসলামে এই একটা কামের অভাব রইল যে এই কাজটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা দরকার। 700 বছর পর্যন্ত ইসলাম ধর্মে নবীর জন্মদিবসে ঈদ উদযাপন করার কোন ব্যবস্থা ছিল না। 700 বছর পর একদল মুসলমান যখন দেখল খ্রিস্টানেরা তাদের নবীর জন্মদিবসে ঈদ উদযাপন করে, ওইখান থেকে একদল মুসলমানেও নিজেদের নবীর জন্মদিবসে ঈদ উদযাপন করা আমদানি করল। কোথেকে? সুতরাং খ্রিস্টানেরা যেমন তাদের নবী যিশুর জন্মদিবসে ঈদে মিলাদুন্নবী পালন করে, তেমনি ভাবে 700 বছর পর এই সমস্ত আশিকের রসুলেরাও মুহাম্মাদুর রসুলুল্লাহর জন্মদিবসে ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেছে। আমি বলেছি না তারাই বলেছেন? তাদেরকে আব্দুস সামি রামপুরি কোন বইয়ে আনোয়ারে সাথে আয়, তারাই বলেছে ইসলাম ধর্মে ইসলামের নবীর জীবদ্দশা থেকে পরবর্তী 700 বছর পর্যন্ত ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদ ছিল না। 700 বছর পরবর্তী মুসলমানেরা খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন্নবী আমদানি করেছে। আমি বলেছি না তারাই বলেছে? এরা কার দালাল? খ্রিস্টানের দালালদের চিহ্নিত করতে হবে। একদল নবীগণকে গুনাগার সাজাইয়া খ্রিস্টানের দালালি করে, আরেক দল নবীর জন্মদিবসে ঈদে মিলাদুন্নবী পালন করার মাধ্যমে খ্রিস্টানের দালালি করে। কেউ দালালি করে ইসলামী আন্দোলনের নামে, আর কেউ দালালি করে আশিকে রাসুলের নামে। এখন পাল্টা উদাহরণ আর একটা বলুন। বাংলাদেশে মানুষের বংশে জন্মগ্রহণ করে যারা যারা জানোয়ার হয়েছে, জানোয়ার ইহুদি খ্রিস্টানের চেয়েও নিকৃষ্টতম জানোয়ার, এই সমস্ত জানোয়ারদের মধ্যে একটা জানোয়ারের নাম তসলিমা নাসরিন। আমি কেন জানোয়ার বললাম সেই বিচার আপনারা একটু পরে করবেন, আমার বাকি কথাটা শুনুন। তসলিমা নাসরিন যত বই লিখেছে জীবনে, সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে একটা বই, এর নাম হল অপরপক্ষ। তসলিমা নাসরিন অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, সুতরাং স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কুত্তেকে বাচ্চা নেব সেটা আমার অধিকার। বুঝে থাকলে বলুন। এই রকম পেট মানুষের হয় না জানুয়ারে? আপনাদের ঢাকা জেলায় কুকুর কুকুরি আছে বাচ্চা জন্ম দেয়? এমন কোন কুত্তি আছে যে একটা কুত্তাকে স্বামী বানাইয়া বাচ্চা নেয় না? যেখান থেকে মনে চায় সেখান থেকে নেয়। তাহলে স্বামীর বাচ্চা ফেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ফেটে নিবে, এমন এমন ফেট মানুষের না কুত্তির? তাহলে বলুন তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? তসলিমা কি লেখাপড়া করে নাই? এমবিবিএস ডাক্তার হয়েছিল প্রাইমারি স্কুলে ভরার কারণে? কি বলেন, তসলিমা বাংলাদেশে টাকা খেলে এমবিবিএস ডাক্তার হয়েছিল হাই স্কুলে ভরার কারণে না মেডিকেল কলেজ পাস করে? মেডিকেল কলেজ পাস করিয়া তসলিমা কুত্তির চেয়ে নিকৃষ্ট হইল কেন? কোরআন শিক্ষার ফরজ কোন উপায়ে পায় নাই, কোন উপায়ে। আমি আবার বলছি, আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে ভরার ফরজ, যারা বিয়া করে সন্তান জন্ম দেওয়ার জন্য, কোরআন শিক্ষার ফরজ হয়েছে কিনা? তসলিমা নাসরিন বলে স্বামীর বাচ্চা ফেটে নেওয়ার, আমার ফেটে স্বামীর পক্ষ থেকে বাচ্চা জন্ম দেওয়ার অধিকার নাই, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নেব, এটা আমার অধিকার। এটা কি মানুষের মতো বাচ্চা জন্ম দেওয়া হলো না জানুয়ারের মতো? অন্যান্য স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা শিক্ষকেরা স্বামী স্ত্রী হইয়া বাচ্চা জন্ম দেয়, তসলিমা স্বামীর কাছ থেকে বাচ্চা নিতে চায় না, স্ত্রী হইয়া বাচ্চা জন্ম দিতে চায় না অন্যান্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে। আর তসলিমার মধ্যে ব্যবধান কোথায়? অন্যান্যরা কোরআন শিক্ষার পরশ পেয়েছে, মানুষ হয়েছে, তসলিমা কোরআন শিক্ষার পরশ পায়নি, জানোয়ার হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। এবার বলুন, কোরআন মানুষ গড়ার শিক্ষা? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা, একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া জগতে মানুষ গড়ার আর কোন শিক্ষা নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا